الخيار الشرط جائز في البيع للبائع والمشتري ولهما الخيار ثلاثة أيام فما دونها والأصل فيه ما روي أن حبان ابن المنفوس ابن عمر الأنصاري رضي الله تعالى عنه كان يغبن في البايعات فقال له النبي صلى الله عليه وسلم إذا بايعت فقل لا خلاف خلابة ولي الخيار ثلاثة أيام ولا يجوز أكثر منها عند أبي حنيفة رحمه الله وهو قول الزهري والشافعي وقال يجوز إذا سمي مدة معلومة لحديث ابن عمر رضي الله تعالى عنه أنه أجاز الخيار إلى شهرين ولأن الخيار إنما شرع لحاجة إلى التربي ليندفع الغبن وقد تمت الحاجة إلى الأكثر فصار كالتأجيل في الثمن বাবু খেয়ার ঈশ্বর মুসানেব রহমতুল্লাহ কিতাবুল বইয়ুর পর এখন খেয়ারের সত্যের আলোচনা করতে আসলে বাই দুই প্রকার, একটা হলো বাই লুজুম আর একটা হলো গায়ের লুজুম। বাই লুজুম আগে বাই বেচা কিনা চুক্তির মাঝে একজনে কইলো যে আমি এটা বেশ আর একজনে কইলো আমি এতটাকে দেখ কিনবো, বাস হয়ে গেছে, বাই লাজেম হয়ে গেছে অপরিহার্য, এটা হলো বাই লুজুম। এই পর্যন্ত যে আলোচনা হয়েছে এই আলোচনার মধ্যে বাই লুজুমের আলোচনা, অর্থাৎ একজনে বেচছে আর একজনে কিনছে, এখন এক কুন্ডার মধ্যে জায়েজ না জায়েজ এগুলো কিছু বলছে, কিন্তু এগুলি লুজুমের আলোচনা। কিন্তু এইখান থেকে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বাই গায়রে লুজুমের আলোচনা, বাই গায়রে লুজুম অর্থাৎ একজনে বলছে আর একজনে কিনছে, কিনার সাথে সাথেই ভাইটা লাজেম হয় নাই, বরং এখানে আরো কিছু শর্ত ছড়ায় রয়ে গেছে যে কারণে ভাইটা এখনো লাভ হয়। যেমন কইলো যে ভাই আমি কিনছি তোমার কাছ থেকে, তিন দিন আমি চিন্তা ভাবনা কইরা তারপরে আমি তোমার কাছ থেকে কিনলাম জিনিসটা, কিন্তু আমি তো এখনো দেখি নাই, দেখলে তারপরে আমি এটা করি, আমি তোমার কাছ থেকে জিনিস কিনা নিয়ে যাইতেছি, যদি এটার মধ্যে কোনো দোষ টুটি বাইর তাই কিন্তু আমি নিতাম না। হুকুমের মধ্যে মান খিয়ারে আর খিয়ারে রুইয়াত হলো তাম হুকুমের মধ্যে মানে, আর খিয়ারে আয়েতটা লুজুম লুজুমে হুকুমের মধ্যে মানে, লুজুমে হুকুমের মধ্যে মানে কি আসতে দেয় হুকুম তামামে হুকুম আর লুজুমে হুকুম কয়। খিয়ারে শর্তের মধ্যে একটে দেয় হুকুমের মধ্যে মানে আসে গেছে, অর্থাৎ বেচা কিনা চুক্তিটা যে শুরু হইতেছে এই চুক্তিটা প্রথম পর্যায়ের মাঝে রাখা হয়ে গেছে, অর্থাৎ এখানে তিন দিন আমি চিন্তা করে তারপরে নিমু কিনা একটা হুকুমের মাঝে, অর্থাৎ হুকুম একটা হইতেই মানা হয়ে গেছে, এখনো একটা হয় নাই তিন দিন আর সময় রয়ে গেছে, তাহলে একটা শুরুতে আর একটা হলো খিয়ারে রুইয়াতিল তামাম বেচা কিনা চুক্তি আমি করে ভালাইছি নিমু, এখন এই হুকুমটা চূড়ান্ত হবে আমি দেখার পর, হুকুমটা চূড়ান্ত হবে আমার দেখার, এই জন্য এটা তামামি হুকুমের মধ্যে মানে। আর একটা হলো লুজুমি হুকুমের মধ্যে বেচে কিনা চুক্তি হয়ে গেছে, আমি নিয়ে গেছি মুভি আপনিও দিয়ে দিয়েছেন সামান, এখন না মুভি সামান নিয়ে যাওয়ার পরে এখন বাইটার যে লাজেম হওয়ার কথা ছিল আয়ত হওয়ার কারণে এটা মানে হয়েছে, সেই যে অপরিহার্যভাবে এটা হুকুমটা হয়, তাই একটু যে হুকুমের মধ্যে মানে যেটা এটাই প্রথমে আনছে, তামামি হুকুমের মধ্যে মানে যেটা খেয়ারে রুইয়াত এটা দ্বিতীয় নম্বরে আছে, আর লুজুমি হুকুমের মধ্যে মানে যেটা এটা তৃতীয় নম্বরে। বাবু খেয়ার ঈশ্বর এ বাব খেয়ার ঈশ্বরকে বয়ান খেয়ার সত্যি যাই দিল ভাই লিল ভাই ওয়াল মুস্তারি ওয়াল হুমা আল খেয়ার সালাসা ইয়াম তামাদুনা, বায়ের মাঝে বেচা কিনা চুক্তির মাঝে যেমনিভাবে বায়ের জন্য হ্যাঁ খেয়ারের শর্ত জায়েজ আছে, তেমনিভাবে মুস্তারির জন্য খেয়ারের শর্ত। খেয়ারের শর্ত মানে কি যে আমি নিমু না নিমু না এটা অধিকার খেয়ার, তো নেওয়ার জন্য শর্ত আরোপ করা যে আমি নিমু যে তিন দিন আমি চিন্তা করি, আমি নিমু না যে বা আমি দিমু যে তিন দিন আমি চিন্তা করি তারপরে দিই, বেসলাম তোমার কাছে তবে আমি তিন দিন চিন্তা করি, নিলাম তোমার কাছে তবে আমি তিন দিন চিন্তা করি। তাই দেখা যাইতেছে খিয়ার খিয়ারটা এটা যেমনিভাবে বাইরেও হইতে পারে তেমনিভাবে মুস্তারিরও হইতে পারে, একই সাথে দুজনের হইতে যে আমি বেসলাম তোমার কাছে তবে আমি তিন দিন চিন্তা করি, আমি নিলাম তবে আমিও তিন দিন চিন্তা করি। তাইলে খিয়ারটা এটা বাইরেও হইতে পারে মুস্তারিরও হইতে পারে, বাইরে মুস্তারি উভয়ের খিয়ারু সত্যি যায় ফিল ভাই লীল ভাই ওল মুস্তারি, খিয়ারে সত্য যায় হে ফিল ভাই ভাই কেন লীল ভাই ভাই কে ওল মুস্তারি ওর মুস্তারি কে আর দোনো কে ওলা হুমাল খিয়ারু সালাসাত আইয়াম আর উনু কে লিয়ে খিয়ার অনাই যে একজন যদি কইলো যে আমি এক মাস তিন মাস পাঁচ মাস বা আমি চিন্তা করি তারপরে নিমু এরকম করে হবে না, ওয়ালা হুমাল খিয়ার সালাসাত আইয়াম ফামা দুনহা তিন দিন বা তিন দিনের কম খিয়ার, ওয়ালা সুবিহি মারওয়ান হাব্বান ইবনা মুনকিজ ইবনে আমর ইবনিল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউবানু বিল বাইআত فقال له النبي عليه السلام اذا بايعت فقل لا خلافة ولي الخيار ثلاثة ايام ولا يجوز اكثر منها عند ابي حنيفة وقل سفر وشا تايلا خيار شرط تا ايكا تين دين الجنو جاي امام ابو حنيفة رحمة الله عليه المسلا تار شاته شاته امام زفر ابن امام شافي رحمة الله عليه ایکی قطع بوله امام ابو حنيفة ابن امام شافي رحمة الله عليه اونارا تين دين جاي جاي এটা সপক্ষে একটা দলিলের ক্লিয়ারেন্সের হাদিস যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাব্বান ইবনে মুনকিজ ইবনে আমর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আঘাত লাগিয়া মাথার মধ্যে চোট পাইছিলেন, চোট পাওয়ার কারণে ওনার যে স্মরণ শক্তিটা যেটা ছিল এটা দুর্বল হয়ে গেছিল, যে কারণে কোনো জিনিস সাথে সাথে ক্যাচ করার মতন মানে ধরার মতন এরকম শক্তিটা ছিল না, হ্যাঁ হা না যদি তাৎক্ষণিকভাবে বইলে ভালাইতো তাহলে উল্টা পাল্টা হয়ে যেত, আর এই ব্যবসা বাণিজ্য করতেন উনি, আর ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আনা যে মানুষের কাছে কিনে আর গেছে আনা ওই যে সাথে সাথে জবাব দিতে হয় বলতে হয় সব দিন মাঝে সব দিন মাঝে আনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসে বলল যে হুজুর ঘটনা হলো এই আমি তো আমার মাথার মধ্যে চুট পাইছিলাম চুট পাওয়ার কারণে এখন যাই গেছে কিনা করি কিনা সাথে সাথে দেখা যায় বেসেও লস হয়ে যাগা বা কিনলেও কি হয়ে যাগা লস হয়ে তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কাজ করো তুমি জানা কোনো কিছু লেনদেন করবা তখনা ফাকুল্লা খিলাবাতা ওয়ালিয়াস খিয়ার সালাসাত আইয়াম, যে ভাই দোকানাজি কোনো কিছু না প্রতারণা নাও কোনো কিছু না তো তুমি আমার প্রস্তাব দিছ আমিও কিনবো কিন্তু আমি একটু তিনটা দিন চিন্তা করিয়া তার এর থেকে বেশি তিন দিনের অতিরিক্ত যায় নেই হাদিসের দ্বারাই বোঝা যাইতেছে যে খিয়ার আছে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খিয়ারের কথা খিয়ার সুবুত হয়ে গেছে, দ্বিতীয়ত খিয়ারের মধ্য তো কি হয়ে গেছে সুবুত হয়ে গেছে যে তিন দিন পর্যন্ত এটার খিয়ার থাকতে পারে এর বেশি। সাহেব আইনে বলে বলেন যে খিয়ার সত্য হাদিসের দ্বারা সাবেত আছে হবে, বাকি মুদ্দতে মালুমা যদি উল্লেখ করে দেয় দুই মাস তিন মাস পাঁচ মাস এরকম নির্দিষ্ট শুধু এইভাবে যদি বলে যে আমি খিয়ার আমার খিয়ার তাহলে তো যাই, হ্যাঁ যদি মালুম করে বলে মুদ্দতে মুদ্দতে মালুমা বলে তাহলে যতদিন হোক একদিন হোক দুই দিন হোক তিন দিন হোক এক মাস হোক দুই মাস হোক তিন মাস হোক যেটাই করে গেছে সাহেবের দলিল ইবনে উমরের হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই মাস পর্যন্ত খিয়ারের অনুমতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই মাস পর্যন্ত খিয়ারের অনুমতি। আর সাহেবের আরেকটা দলিল হলো যে দেখেন খিয়ারের অনুমতিটা কেন দেওয়া হয়েছে, খিয়ারের অনুমতিটা এই জন্য দেওয়া হয়েছে একটা লোকে একটা জিনিস কিনবে কিনে এটা চিন্তা পারলো বিশাল একটা শিল্প কারখানা কিনতে হবে। শিল্প কারখানা কিনলে সে কেয়ার নিবে, তিন দিনের সময় দিনে এই শিল্প কারখানার জিনিসপত্র মাপা, ইঞ্জিনিয়ার লাগানো, সব কিছু লাগায় লুগায় এগুলি দেখতে তিন মাস সময়, দুই মাস সময়, এক মাস সময়, কোনো সময় আরও বেশি সময় লাগার প্রয়োজন। সুতরাং হিয়ারটা তো আসলে শরীয়তে রাখছে যেন বায়ে এবং মুস্তারি কোনো কিছুর মধ্যে প্রতারিত না হয়, ঢুকায় না হয়। তাহলে কোনো কোনো সময় এমন প্রয়োজন পড়ে যে অধিক সময়ের প্রয়োজন পড়ে, তাহলে যদি অধিক সময় নাই পাইল তাহলে এই হিয়ারতে তার লাভ থাকে। সুতরাং অনেক বিষয় এরকম আছে যেটা তিন দিনের মধ্যে সমাধান করা সম্ভব না। সুতরাং যেটার মধ্যে বেশি সময়ের চিন্তা করার, ভাবনা করার প্রয়োজন, হ্যাঁ যদি মাইকিন করে উল্লেখ করে দেওয়া হয় তাহলে এটা। আর সাহেব আমি একটা দলিল যে দেখেন একজনে ঋণ নিস, ধার নিস, ধারের জন্য বেড়ায় যতদিন ইচ্ছা ততদিন একটা সময় নির্ধারণ করে ইয়ে হবে না, বাকিতে জিনিস নিস, বাকিতে জিনিস নেওয়ার জন্য এটা তিন দিনও করতে পারে আবার এক মাসও করতে পারে। ওইটার মধ্যে যদি অতিরিক্ত দিন নির্ধারণ করা যেতে পারে তাহলে এগুলো তারা বায়ে এবং মুস্তারি যদি নির্ধারণ করে নেয় তার কোনো সমস্যা তো নাই। আচ্ছা এতটুকু খেয়াল সত্যি যায় ফিল ভাই লীল ভাই অল মুস্তারি ভাই কে আন্দর খেয়ারে শর্ত যায় ভাই অল মুস্তারি দুনু কে লিয়ে ওয়ালা উমাল খেয়ার সালা সতা ইয়া মিন পামা দুনা আর দুনু কে লিয়ে তিন দিন ইয়া তিন দিন সে কম কা খেয়ার যায়জ হে ওয়াল আসলু ফিহি মা রাওয়া আন্না হাব্বান আন্না হাব্বান ইবনা মুনকিজ ইবনে আমর ইল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান كان يغبن في البيعات فقال له النبي عليه السلام إذا بايعت فقل لا خلافة لي ولي الخيار ثلاثة أيام والأصل فيه أو رسمه شريعت کا مول دلیل یہ ہے اصل یہ ہے کہ ان حبان ابن منقذ ابن عمرو الانصاری حضرت حبان ابن منقذ ابن عمرو الانصاری رضی اللہ تعالی عنہ كان يغبن في البيعات কারণ বেচা কিনার চুক্তি হলো যে আপনি টাকা দেন আমি মুভি দিব, এটা হলো মূল কাজ বেচা কিনা। এর মধ্যে আবার তিন দিনের চিন্তা ভাবনা, এগুলি তো বেচা কিনার চুক্তি, টাকা যার খেলা আগদে ভাইয়ের টাকা যার। সুতরাং এটা না যায় হরকত আছে। বাকি যেহেতু এই ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবের সরাসরি অর্ডার দিচ্ছেন, এই জন্য টাকা যার খেলাপ হওয়া সত্ত্বেও খেলাপে কিয়াস এটা যায়, যেহেতু সাহেবের শরীয়ত এটা নস করে গেছেন, তসরি করে গেছেন। বাকি কথা হইল যে মরেদে নস নজ্জার জায়গার মধ্যে ওয়ারে দিয়েছে, এর থেকে সীমা লঙ্ঘন করা, এর বাইরে যাওয়া। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন ওয়ালিয়া খিয়ার সালাসা ইয়া, তিন দিন স্পষ্ট বলে দিয়েছেন। সুতরাং মৌজায়ে নস যতটুকুর মধ্যে ওয়ারেদ হয়েছে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, কারণ এটা খেলাফে কিয়াস, খেলাফে কিয়াসটা যতটুকুর মধ্যে নস ওয়ারেদ হয়েছে অতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। সুতরাং তিন দিনের কথা হাদিসের মধ্যে উল্লেখ আছে, তিন দিনের বাইরে আমরা যাবো। আচ্ছা ওলা ইয়াজুজু আকসারা মিনহা ইন্দা আবি হানিফা ওয়া হুয়া কওলু যুবার ওয়া সাবি, وقال يجوز اذا سمى مده معلومه صاحبني بلند جائز যদি নির্দিষ্ট সময় উল্লেখ করে দেয়, দুই মাস তিন মাস এরকম যদি হাদিসের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইবনে উমর বলেন আনা ওয়াজাজাল কিয়ার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ারের সত্যের অনুমতি দিচ্ছেন ইলা শাহরাইন, দুই মাস পর্যন্ত। ইবনে উমরের যে হাদিস আর আমাদের হাদিস, এই দুই হাদিস দুটোই তো হাদিস, তাহলে দুই হাদিসের মধ্যে তাআরুযের তারজিকুন্ড হবে। আগেরটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি হুজুরের কৌলি হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। আর এইটা সাহাবার সাহাবায়ে কেরামের আসারে সাহাবা সাহাবা বর্ণনা করতেছেন যে হুজুর অনুমতি দিয়েছেন হুজুরের মুখের থেকে এটা, সুতরাং ওইটা তারজি হবে, যেহেতু যেটা সরাসরি হুজুর বলছে ওটা কি হবে তারজি। লিহাদিসি ইবনে উমর আন্নাহু আজাযাল খিয়ারা ইলা শাহরাইন ওয়া লিআন্নাল খিয়ারা ইন্নামা শুরিয়া লিল হাজা ইলা তারাবি। দ্বিতীয় হলো দলিলে আকলি, সাহেবানি বলেন যে খিয়ারটা এটা মশু করা হয়েছে লিল হাজা ইলা তারাব, চিন্তা ভাবনা করার প্রয়োজনের কারণে, চিন্তা ভাবনার প্রয়োজনের কারণে খিয়ারকে কি করা হয়েছে, হ্যাঁ মাশরু করা হয়েছে শরীয়তে এটাকে করছে। কেন লিয়ান দা পিয়াল খবর, যেন ঠগার থেকে মানুষ কি করে বাস ওয়াকাত্তা মাসাল হাজাতু ইলাল আকসারি। আর কোন কোন সময় তিন দিনের থেকে বেশি সময় চিন্তা করার প্রয়োজনও পড়ে, পাসারা কাত্তা জিনি ফিসামান, এটা মূল্য বাকি রাখলে যেমন হয়, এটা সময় যে কয়দিনই কোক, তিন দিন কোক আর পাঁচ দিন কোক, এক মাস কোক দুই মাস কোক, ওইটার মধ্যে জমিন যায়। ওয়ালি আন্নাল কিয়ার ইন্নামা শুরিয়া লিল হাজা, কিয়ার ইসলিকে শুরিয়া মশরু কিয়া গিয়া লিল হাজাত ইলা তারাবি, হ্যাঁ চিন্তা ফিকির কর দেখে হাজত কে লিয়ে, ফিকির কে হাজত কে লিয়ে। ওলিয়ান জাফিয়াল গবন, তাকে গবন কিয়া হো যায় দফা হো যায়, ওয়াকাত তামাসাল হাজাত ইলা লাকতার, আর তিন দিন থেকে দফা খালি দাওয়া করছেন, কিন্তু দলিল একটাও হাদিসের দ্বারা দিচ্ছেন, হাদিসের দলিল গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দলিলে আকলি যেটা আমি মুখে কইছিলাম এটা এই জায়গার মধ্যে ولي ابي حنيفه ان شرط الخيار يخالف مقتضى العقل وهو اللزوم وانما جوز بخلاف القياس بما روينا من النص فيقتصر على المده المذكوره فيه وانتفت الزياده امام ابو حنيفه رحمه الله عليه دليل عقلي بولين ان شرط الخيار يخالف مقتضى العقل আগদে ভাইয়ের মাঝে খিয়ারের শর্ত আরোপ করাটা এইটা আগদে ভাইয়ের টাকা যা খেলাম আন্ন সত্তাল খিয়ার ইসলেকে খিয়ার কা শর্ত ইউখালিফু মুক্তাজাল আক দিয়ে মুক্তাজাই আক কে মুখালিফে মুক্তাজাই আক কি অহুয়াল লুজু, আগদের টাকা যা হইলো কি একজনে কিনলো আরেকজনে নিলো লাজেম হইয়া দিল, ওয়াইনামা যা বজনাহু বাকি লাজেম হওয়ার পরও আমরা খিয়ারটাকে তিন দিন পর্যন্ত আমরা কি রাখলাম জায়েজ রাখলাম, বিখিলাফে কিয়াস এটা খেলাফে কিয়াস বিমা রাওয়াই না ওই হাদিসের কারণে যে হাদিস আমরা রেওয়ায়াত বিমা রাওয়াই না মিনান নাস ফায়াক্তাসিরু আলাল মুদ্দাতিল মাসকুরাতি ফিহি, সুতরাং নসটা মুদ্দাতে মাসকুরার মধ্যে কি থাকবে সীমাবদ্ধ থাকবে, বস হ্যাঁ নফি হো এই জায়গার মধ্যে সেই মামা বাবা দাঁড়াই আর একটা মশালা বলতেছে যে কোনো ব্যক্তি খেয়ারে সব তিনের অধিক দিনের উপরে খুশি, চার দিন পাঁচ দিন বা এক মাস দুই মাস এরকম করে খেয়ারে সব খুশি করার পর তিন দিনের মাঝেই কইছে যে আমি নিয়ে গেলাম কিংবা আমি দিয়ে দিলাম। যদি এরকম কেউ করে প্রথমে এলেও তিন দিনের অধিক করা যায় নাই ইমাম সাহেব, এমন কোনো ব্যক্তি এইভাবেই করছে তিনের অধিক করছে, এমন করার পর তিন দিনের ভিতরে ভিতরে আবার পিছিয়ে যে আমি নিলাম আবার আমি দিলাম, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে চাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন কি হবে যায়, ইমাম জুফর রহমতুল্লাহ বলেন যে না জায়েজ হবে। ইমাম জুফর রহমতুল্লাহ দলিল হলো যে বাইটা ফাঁসি হিসেবে মোনাকে চার দিনের শর্ত যখন আরোপ করছি খেয়ারে তখন বাইকি হয়ে গেছে ফাঁসি দিয়ে গেছে, কারণ শরীয়তে চার দিনের অনুমোদন দেয়নি। যখন বাই ফাঁসি দিবার হিসাবে মোনাকে ধরলো এখন তিন দিনের মধ্যে যদি সে বৈধও করে দেয় তাহলে এটা জায়েজ, যেটা একবার ফাসেদ হিসাবে মুনাকেদ হয় এটা দ্বিতীয়বার আর জায়েজ হিসাবে ফিরে আসে না। ইমাম জুফর রহমতুল্লাহ দলিল হলো যে দেখেন কোনো এক বেটা এক দেড়হামে দুই দেড়হামের বিনিময়ে বেচছে, এটা ফাসেদ হইছে না? এক দেড়হাম দুই দেড়হামের বিনিময়ে যদি বেচছে এটা ফাসেদ হইছে না? তো ওইটার মধ্যে যদি আবার বুঝে যে ও দুই দেড়হামে এক দেড়হামের বিনিময়ে তো বেচা জায়েজ নাই বা এক দেড়হামে দুই দেড়হামের বিনিময়ে বেচা জায়েজ নাই বুঝার কারণে বেড়ায় আবার কয়ে আচ্ছা ঠিক আছে এক দেড় হাম বাদ এক দেড় হাম এক দেড় হামে লেনদেন কই ওই বেজায় যাব আপনি ইমাম সাহেব আপনি কোন ওই বেজায় যাব যাই যেত তো ওইটা মধ্যে যদি যায় না হয় তো এইটা মধ্যে যায় তো গেলে গিয়া আরেকটা ধরেন এক বেলা বিয়া করছে পাঁচ নম্বরটা পাঁচটা চারটে আছে আবার কি করছে পাঁচটা পরে শুনছে যে আরে পাঁচ নম্বর বিয়া করার কি নাই যায় জোর করছে কি পরে তো এটা তো বয়স কম সুন্দর টুন্দর আছে বুড়িয়া দেখে একটারে কি করে দিছে কাইন্যা দেখে একটারে কি করে দিছে সাইডে দিছে তো সাইডে দিলে পাঁচ নম্বরটা বিয়া কি যায় যাইব পাঁচ নম্বরটা বিয়া এটা ফাঁসি হিসাবে যেন হয় এটা ফাঁসি দি থাকে এটা জায়েজ হয় না কেউ যদি আপনি এটার মধ্যে কোন যে এটা জায়েজ নাই তাহলে এইটা আবার জায়েজ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দলিল হলো যে এবার পাঁচ দিনের বা চারের উপর তিনের উপরের দিন শর্ত আরোপ করার কারণে বাইটা ফাঁসেদ হয়েছে, কিন্তু ফাঁসাদ ইয়ার তাকারুর হওয়ার আগে ফাঁসাদ ইয়ার তিন দিন যাওয়ার পরে তো তাকারুর হবে, ফাঁসাদ ইয়ার তাকারুর হওয়ার আগেই সে ফাঁসাদ ইয়ারটারে কি করে দিছে সরাই দিছে, যখন যে ফাঁসাদ দি যে ফাঁসাদ ফাঁসাদ শর্তের কারণে ভাই ফাঁসেদ হয়েছিল এই শর্ত টাকা রুরি হইতে পারে, তো যেহেতু শর্ত টাকা রুর হইতে পারে নাই তাহলে এটা জায়েজ হয়েছে এটা জায়েজ। যেমন এক বেলায় মজলিসের মাঝে বেচছে কয়ে এই যে গায়ের মাঝে রেটে আছে যত টাকা এটা তোমার কাছে বেচলাম এই ব্যবসা জায়েজ হচ্ছে, মুভি সামান মাছ ঝুলাইলে ভাই জায়েজ আছে জায়েজ, যে এটার মধ্যে এই যে স্তূপের মধ্যে গম যদি আছে এই তোমার কাছে বেচলাম গম একটা না একটা জিনিস গম তো এটা স্তূপ তো যে দেহানো হইতেছে মানে এখানে আমার হাতের মধ্যে যে টাকা আছে এই টাকা দিয়ে তোমার কাছ থেকে এই জিনিসটা কিনলাম যদি এইভাবে কর তারপর এটার মধ্যে এইটার গায়ের যে রেট লেখা আছে এই রেটে তোমার কাছে বেচলাম তো রেট কি এখানে আছে জানা আছে বুঝল না বাইরে তো আর হইতেছে তখন ফাঁসি হিসাবে, কিন্তু মজলিসের মাঝেই আবার বেড়া কইতেছে কি ওই মজলিসের মাঝেই বেড়া কইতেছে কি এই যে ভাসটে হালে হাস তো বাইটা হয়েছে না প্রথম জহন হয়েছিল তখন ভাসে হয়েছিল আমিও করিনি প্রথম জহনা বেচা কিনা চুক্তিটা হয়েছে তখন ইমাম জোহর আপনিও কন এটা কি ভাসে কিন্তু আবার যখন এই মজলিসের মাঝে আবার এটা দেখা দিল তখন আপনিও কন এটা কি যায় তো ওইটা তো ওরকমই হইল যে বেটা চার দিনের শর্ত আরোপ করার পরে তিন দিনের শর্ত আরেক দিনের বাদ দিয়ে দিল তাহলে এটা যদি যায় তাহলে এটাও কি হবে ইমাম সাহেব আবু হানিফা রহমতুল্লাহ বলেন এখানে আসলে হাসাদি একটা চতুর্থ দিনে এতে পারে যত দিনই হাসাদি একটা এটার মধ্যে আসছিল কিসের কিসের হিসাবে চতুর্থ দিন। চতুর্থ দিন আসার আগে যখন এটা জায়েজ সাব্যস্ত করা হইল তাহলে মুসের যেটা এটা তার সাথে তো মুত্তাসিলি হইতে পারল না, ফাসাদি হচ্ছে তাই তো তার সাথে কি হইতে পারল না, মুত্তাসিলি হইতে পারল। সুতরাং যেহেতু ফাসাদি মুত্তাসিল হয় নাই এই কারণে তো কেউ কেউ কইছে যে এই আগ্রটা তখন কাছে ধরবে যখন নাকি তিন দিন যে চতুর্থ দিনের মধ্যে আসে ঢুকবে। এই যে চার দিনের সত্য করে দেয় বাই করা হয়েছে খেয়ালের সত্যি কোনো কোনো বুকা এক রান বলছেন তিন দিন পর্যন্ত বাই ডায়েজের মধ্যে থাকবে হিসাবের মধ্যে থাকবে, যখন চতুর্থ দিন করে দেবে তখন এটা বাই ফাঁসে কিছু বলা হবে। তাইলে ফাঁসা দিয়তের হুকুম আমি যখন এই তিন দিন পার হয় তারপরে আপনি হুকুম লাগান তাহলে তাহলে এটা তো আমার ওই হুকুম তো এটার মধ্যে একটা সালে আমার হয়ই নাই, যখন একটা সাল হয়েছে না তো বাই তো যায় কেউ কেউ বলছে যে ভাইটা ফাসিদ হিসাবে মুনাকিদ হইছে ঠিকই আছে কিন্তু শর্ত যখন হজব করে দেওয়া হবে তখন ফাসাদ দিয়ে জাহির হয়ে যাওয়ার কারণে ভাই যায় ইল্লা নাহু ইজা জাযা ফিস সালাস জাযা ইনদা আবি হানিফা খিলাফান লিযুফার। কোন ব্যক্তি চার দিনের বা তার উপরে অধিক দিনের কি করছে সত্তারূপ করছে কিন্তু তিন দিনের মধ্যে কি করে দিছে বাই যায় সাব্যস্ত করছে চাই বাই হোক চাই ইল্লান্নাহু আজাজা ফিস সালাস মগর যাকে ও বাই কো জায়েজ কর দে সালাস তিন দিন কে অন্দর যা জাইন দাবি হানিফা তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কেন দিক বাই কি হয়ে যায়গা জায়েজ খিলাফ আল ইসফা ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি ইসমি কিয়া ফরমাতে হে ইখতিলাফ ফরমাতে উনহিন কাতে কি কে জ্ঞানী হবা জাইল হয়ে কুল ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি দলিল হলো এই আনাহু ইনাকা দা ফাসিদান ইবাদা মুনাকে ধইছে ফাসিদ হিসাবে পালায়ান আকিদু যা পালায়ান কালিবু জায়েজান এটা জায়েজ হিসাবে আর পরিবর্তন যেটা ফাসিদ হইয়া মুনাকে হয় এটা জায়েজ হয় না যেমন নেসাল আলী ইমাম জুফারের পক্ষে দুইটা দিচ্ছে আগে কি করে দিছে সাকেত করে মুসজিদা মুসজিদ কো সাকেত কর দিয়া কাবলা তাকারুরিহি তাকারুর হনেছে পাইলে হ্যাঁ ও তো জায়েজ আর সো ও জায়েজ হোক লোটে গা কামাই যাবা বি রকমে ওয়া আলামহু ফিল মাজলিসি জেসা কি কিসি শখস নে রকম পর বেচা ওই গায়ের যে মূল্য লেখা রকমের দ্বারা মরা দিল গায়ের যে মূল্য লেখা রকম পর বেচা ওয়া আলামহু ফিল মাজলিস আর মজলিস মে উসকো কিয়া কর দিয়া মালুম করা ওয়ালি আনাল ফাসাদ বি ইতিবারি ইয়াউম রাবে দ্বিতীয় আকনি দলিল হলো আমাদের ওয়ালি আনাল ফাসাদ বি ইতিবারি ইয়াউম রাবে ফাসাদ ইয়াতা এটা চতুর্থ দিন হিসাবে ফাইজা আজাজ কামলা জালিকা চতুর্থ দিনের আগে যখন এটা কি করে দিল অনুমতি দিয়া দিল তাহলে লাম ইয়াতাসিলিল মুসিদু বিলাক তাহলে মুসের যেটা ফাসাদিয়ত যেটা এটা আগদের সাথে মুত্তাসিলি হয় না অলিহাজা কিলা আন্নাল আগদা ইয়াফসিদু বিমুদিয়ি জুজইন মিনাল ইয়াউমিহা। এই জন্য তো ফুকাহায়ে কেরামের মধ্যে থেকে বাজ বলছেন আন্নাল আগদা ইয়াফসিদু বিমুদিয়ি জুজইন মিনাল ইয়াউমিহা আগ ফাসিদ হোগা ইয়ামের আগে কে জুজ মুদি গুজার নেকে ওয়াকিলা এনা কি দু ফাসিদ আল আর বাদ মে কাহা বাই তো ফাসিদ হোকর মুনাকিদ হোগা লেকিন সুমায়াতা ফিউল ফাসাদ বিহস বিশ্ব ফাসাদ এ হস্ব শর্ত সে কিয়া হয়ে যায়গা হওয়া ওহা দালাল ওয়াজিল এই যে ওকিলা কয়া এটা যেটা কিছু এটা ওই প্রথম পালায়না কিন্তু উচিত জানো যে ওই কিন্তু আন্না আজকাতাল মুসিদা কাবলা তাকারুরিহি ওই যুক্তির বিপরীতে এই কথা ওকিলা এনা কিন্তু ফাঁসি দেয় যে বাইটা ফাঁসি হিসাবে কী হবে মোনাকে ধরে সুম্মা এর তাফিউল ফাসাদ বিহস বিশ্ব ওয়াহাদা আলাল ওয়াজিলা ওয়াই আর এই যুক্তিটা হলো প্রথম যে আমরা দলিলে আকলি দিছি সেই দলিলে আকলি অনুযায়ী